নবীর দুশ্মনকে তুমি প্রোটেকশন দিবা আর আল্লাহ তোমাকে ক্ষমতা রাখবে, অসম্ভব। যদি দুনিয়ায় ক্ষমতা দেওয়া হয়, ফেরাউনের মতো ক্ষমতা দিবে, কারণের ওই নম্রদের মতো ক্ষমতা হবে, জুতা খাইতে খাইতে পিটাইতে পিটাইতে আল্লাহ মারবে। শোনান, হুজুর আপনি এগুলা করতেছেন, আপনাকে যদি ধরে নিয়ে যায়, অনেকে ধরে নিয়ে গেছে, আমার সাথীদের অনেককে ধরে নিয়ে গেছে, কিভাবে ধরে নিয়ে গেছে, মেরে ফেলবে, সাজা দিবে, এই তো করবে। আমরা জ্বালাও পোড়াবে বিশ্বাসী না, আমরা জ্বালাও পোড়াবে বিশ্বাসী নই, ভাঙচুর করো, এই করো, সেই করো, অমুককে ধরে জবাই করো, এতে আমরা বিশ্বাসী নই। বুঝছো? আবার একজন বললো আল্লাহ হেদায়ত দান করে, একজন আবার বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওনার ওনার ব্যাপারে কটূক্তি করে ওনাকে নিয়ে, আর ওই কটূক্তির খবর প্রকাশ করি, সমান অপরাধী। বিবেক আকল বুদ্ধি নামে কিছু আছে কিনা আমার বুঝে আসে। এমনি আল্লাহ রাসূল বলেন নাই না কসাতুল আকলি ফিদ দ্বীন ওয়াদ দুনিয়া, এমনি তার বলেন নাই। কটূক্তি করা যেমন অপরাধ, যে প্রকাশ করে সেও কি সমান অপরাধী। মানে একজন চুরি করেছে আর আরেকজন এসে চোর চোর বলে ধরেছে, উভয় সমান অপরাধী, কি বলেন? তাই না? এই কথা বলার অর্থ কি? এই কথা বলার অর্থ হলো চোরকে চুরি করার আরো অবাধ সুযোগ করে দেওয়া। যে তুমি চুরি করো, তোমার ব্যাপারে আর কেউ বলবে না, কারণ বললে তো সেও কি হবে, সমান অপরাধী হবে। এটা ধান্দাবাজি মার্কার কথা বলে পুলিশের ঠেক দিয়ে আর দলীয় ক্যাডার দিয়ে পিটাপিটি করে মানুষকে ঠেকায় রাখা যাবে না। বড় মজার কথা শুনেন, 14 কোটির জনতা যখন বেরোবে রাস্তায়, ওই সময় আড়াই তিন হালিকে খুঁজে পাবেন না সাহবাগে, ভালো করে মনে রাখি, তাহলে আড়াই তিন হালি, আড়াই তিন হালি ভাড়া থেকে পাওয়া যাবে না। আমি প্রথমে শুনলাম টাকা দেওয়া হয়, বিশ্বাস করিনি, না না না টাকা দিবি কেন, কিছু না, অলরেডি ভাড়া দিয়া। প্রত্যেকে জানলাম, আমার এক আত্মীয়, তার নিকট আত্মীয় কুমিল্লার মাশাল্লাহ বড় একজন তানা, উনি এখানে পাঠিয়েছেন লোক, দলগুলো নিয়ে পাঠিয়েছেন, তাদেরকে বলেছেন আসা যাওয়া থাকা খাওয়া সব কিছুর খরচ আমার, তার উপরে অতিরিক্ত দৈনিক 500 টাকা। হ্যাঁ, জনগণ আর বুঝে না, আরেকজনকে ফোন করে বলে দেন যে 2000 লোকের খানা পাঠায় দেন, আরেক কোম্পানির মালিককে বলেন যে 3000 লোকের দুপুরের লাঞ্চটা পাঠায় দেন। ঠিক আছে, ওপেন ফিল করে দাও। তুমি যেমন এখানে আল্লাহ রসুলের অবমাননাকারীদের জন্য প্রোটেকশন দেওয়া হচ্ছে, তিন স্তরের তিন প্রোটোকল প্রোটেকশন দেওয়া হচ্ছে, মাশাআল্লাহ। মানুষ বিশ্বাস করবে কিভাবে? আমার কাছে এক মেসেজ এসছে সরকারের, গভর্নমেন্ট মেসেজ আমাদের কাছে আসছে না, পাগলে বিশ্বাস করে এগুলা? তুমি প্রোটেকশন দিবা আর তুমি বলবা যে বদ্ধপরিকর এদের ইজ্জত রক্ষার্থে, তুমি বলবা যে খবর যে এরকম কটূক্তি করবে আর যে এরকম কি করবে প্রচার করবে উভয় সমান অপরাধী, আর মানুষ বলবে তুমি বদ্ধপরিকর, এগুলো বিশ্বাস করে কলা পেয়েছো বাংলাদেশের মানুষকে? দেখুক, আরে ডিজিটাল যুগ, এগুলো ডিজিটাল যুগ, আমাদের বাচ্চারাও অনেক সচেতন, বাচ্চারা বাচ্চাদের মাথায় এখন যা আছে আমরা বড়রাও অনেক সময় চিন্তা করতে পারি না। কেউ যদি এখানে সরকারের গোয়েন্দা থাকেন, ফোন করে বলেন তাড়াতাড়ি রেকর্ডার পাঠাও, রেকর্ড করে যেন ঠিক মতো ধরা যায়, তাড়াতাড়ি ফোন করে দেবেন, কিয়ামতের দিন ইনশাল্লাহ আপনার সাথে আমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখা হবে, এই সময় দেখা যাবে নাকি জান, চিন্তা করে রেকর্ড করে পাঠান যে হুজুর তো সব খেয়াল আছে, পাঠান গিয়া ইনশাল্লাহ কিয়ামতের দিন আপনি আর আমি দুজন দেখা হবে, রাসূলের সামনে দেখা হবে, কে সুপারিশ পায় তখন দেখা যাবে, তখন ফোন করুন। মুআজ্জাজ হাজিরিনে ইজলাস, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা জান্নাতের আলী মাকাম নসিব করুন, বলুন আমিন। বিখ্যাত তাবেয়ী ছিলেন, ওনার আম্মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদিমা ছিলেন, উম্মুল মুমিনিন। 20 হিজরিতে জন্মগ্রহণ করেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের মাত্র 10 বছর পরে জন্মগ্রহণ করেন। হযরত উম্মে সালমার কোলে পিঠে বড় হয়েছে, তাবেয়ীদের মধ্যে শ্রেষ্ঠ তাবেয়ী বলা হয়, অনেকে আরো অনেক বড় বড় তাবেয়ী আছেন। হযরত হাসান বসরিকে ইবনে হুবাইরা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ইবনে হুমায়রাকে পাঠাইছে ইয়াজিদ বায়াত নেওয়ার জন্য, দাওয়াত দিয়ে নিয়ে গেছে আরো তিনজন বড় বড় হাদিস বিশারদকে মুহাদ্দিসকে নিয়ে আরো দুইজনকে, মোট তিনজনকে দাওয়াত দিস। গালিব আল মামার ইবনে রাশিদও ছিলেন। আল্লাহু আকবার। ফিরে যাওয়ার পরে মানে ইনাদের কাছ থেকে যদি সমর্থন পেয়ে যাওয়া যায় তাহলে এলাকার লোকদের সমর্থন পাওয়া কোনো কি নয় ব্যাপার নয়। খলিফার পক্ষ থেকে সে আসছে, খলিফাও জবরদখলকারী খলিফা, তার পক্ষ থেকে বায়াত নেওয়ার জন্য আসছে। তিনজন ঢুকছে, ঢুকার পরে সে বলল, হুজুর খলিফার এতাত করে আল্লাহর এতাত অবশ্য, আপনি এখন কি করেন, বায়াত হয়ে যান। তো দুইজন কথা বললেন কিন্তু কৌশলে এমন ভাবে বললেন যে তারা বায়াতও হলেন না আবার তার শাস্তির মুখেও পড়লেন না, ফাঁক দিয়ে বললেন। কিভাবে কইছেন, একটু ফাঁক দিয়ে কইছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, মাযা তাকুলু ইয়া হাসান, এই হাসান আপনি কি বলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ করে হাত কাছাইছে, হাত কাছাই বলতেছে, খাফিল্লাহ ফি ইয়াজিদ ওয়ালা তাখাফ ইয়াজিদ ফিল্লাহ, ফাইন্না ইয়াজিদ লা ইয়ামনাউকা মিনাল্লাহ ওয়াল্লাহু ইয়ামনাউকা মিন ইয়াজিদ। ইবনে হুবাইরা, প্রকোপ থেকে সর্বাবস্থায় বাঁচানোর ক্ষমতা রাখে, টাইট করে ফেলেছে, বলা হবে একদম চুপচাপ হয়ে গেছে। এখন যখন ওনারা বিদায় নিয়ে চলে আসতেছেন তখন ডেকে আনছে খাজান সিকে, ডেকে এনে ওই দুই হজরতকে যারা একটু ফাঁক রেখে কথা বলছেন যেন ধরাও না পড়ে আবার বায়াত না হইতে হয়, ওইভাবেই করছে। ওনাদেরকে 1,000 দিনারের থলি দিলেন আর হাসান বসরিকে 2,000 দিনার দিলেন। বাইরে আসার পরে বলতেছে, দুইজন হাসতেছে আর বলতেছে, আমরা ফুসফুস করছি তো আমাদের সাথে এরকম ফুসফুসে জিনিস দিছি। কিয়ামতের দিনে তাই, কিয়ামতের দিন কি হবে তাই ইনশাআল্লাহ। আর যে মোকাবেলা করবার লেগে চায় যে হুজুর একটু ধরায় টরাই দিয়ে যদি আমার প্রমোশনটা হয়ে যায়, নেও না তুমি প্রমোশন, একেবারে চিফ হাই উঠে যাও না, কেয়ামতের দিন আল্লাহ রাসূলের সামনে পানি খেয়ে যাবে তো না যাবে না, সেদিন ইনশাআল্লাহ তোমার আর আমার সামনাসামনি কথা হবেনি। এক মাগে নাকি শীত যায় না, পুয়াত হুমায়ুন আহমেদ বলেছিলেন, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন এনে নিতে হবে সেদিনের কাছে, এই দুনিয়া দুনিয়া নয় আরো দুনিয়া আছে, এই দুনিয়াকে নিতে হবে আখিরাতের কাছে, এই দিন দিন নয় আরো দিন আছে, কিয়ামতের দিন নামে একটা দিন আছে, সেদিন আল্লাহ তাআলা জাজ থাকবেন, ব্যারিস্টার থাকবেন সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁচতে হলে এই দিনকে নিতে হবে সেই দিনের কাছে, ওই দিনকে সামনে রেখে যদি আমি এখন চিন্তা করি তাহলে পরে আমার ইমান থাকবে, ইমান হেফাজত করতে পারবো, আর যদি ওই দিনকে ভুলে যাই তাহলে মহতারা মাহাজিরিন এই দুনিয়াতে ইমানও খোয়াই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা সামনের বাংলাদেশটা কেমন চাই, আমরা আমার সন্তানদেরকে কেমন চাই, যে সন্তান আমার জানাজার নামাজ পড়াবে তিন তাকবীরে ওরকম জানাজা চাই কিনা, তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে, বলে হুজুর আচ্ছা ঠিক আছে এই দলে ভোট দিলাম না আরেকটারে দিব, আপনাকে আরেকটারে দিতে বলছি নাকি, কথা ঘুরে বললো, আরেকটাকে দিতে বলছেন বলেন না কেন, আরেকটাকে তো দিতে বলি নেই, আপনার শক্তিতে আপনার একটা দাগের পরে যদি এই এই সমর্থন হয় কিয়ামতের দিন যখন দাঁড় করানো হবে সমান অপরাধে আপনাকেও দায়ী করা হবে, আপনি ক্ষমতা দিচ্ছেন অথরিটি দিচ্ছেন। এই জন্য আমরা জ্বালাও পোড়াও ধ্বংস করো ইত্যাদিতে বিশ্বাসী নই, আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। অনেকে বলছে যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দিচ্ছে, কিছু চিহ্নিত পত্রিকা আছে এই পত্রিকাগুলো ভারতের এজেন্ডা সবসময় কি করে বাংলাদেশে পুরা করে, ওটাকে বাস্তবায়ন করে, চিহ্নিত কিছু পত্রিকা আছে, কিন্তু আমরা আবার ওই প্রথম অন্ধকারই কিনে কিনতে পাবো, আর জঘন্য কণ্ঠ নামে যেগুলো আছে ওগুলা কি আমরা কিনতে পাবো, আর যারা শুধু সমটা দেয় সমকাল মানে এই কালটাই দেয় ভবিষ্যৎ যাদের সামনে নাই ভবিষ্যতে কি আমাদের দিন যে জবাবদিহি করতে হবে ইয়েলো জার্নালিজমের কারণে, সেটা যাদের সামনে উগ্র দেখেন বেশি বেশি কিনে কিনবেন ইনশাআল্লাহ। কিনেন না ভালো করে কিনুন, কেন করছেন? কে আমাদের দিন পাঁচ প্রশ্নের ভিতরে এক প্রশ্ন করা হবে, চার নম্বর প্রশ্ন হবে যে টাকা যে দিছিলাম ইনকাম করছিলে টাকা, ওই টাকা কোন কোন জায়গায় ব্যয় করছো? খাতা কলমে হিসাব দাও। টেরোরিস্টকে দিছিলা? যে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিল ওগুলোকে দিছিলা? আজকে ছোট্ট ছোট্ট শিশুকে ওখানে নিয়ে যে বেচারা কিচ্ছু বোঝে না, তার মুখ দিয়ে যদি এই কথা শেখানো হয় তাকে, একটা দুইটা অমুক ধরো সকাল বিকাল জড়াই করো, এটা কেমন বিকৃত মানসিকতার কথা! এটা সাম্প্রদায়িক উস্কানি না? একজন আরেকজনকে বলতেছে ফার্স্ট ক্লাস ভেরি গুড, কোম্পানিগঞ্জে কি হইল? কোম্পানিগঞ্জে এক প্রতীকী ফাঁসির মঞ্চ করা হয়েছে, তেনা তেনা তেনা নেতা খেতারা সব বসে রয়েছে, নাটক করে তারা অমুকের প্রতীকী ফাঁসি দিবে। ফাঁসি দিতে গিয়ে তেরো চোদ্দ বছরের বাচ্চা এখনো পর্যন্ত স্বাবালক হয়নি, এখনো বালক হয়নি, তার মাও নাই বাপও নয়, এটি একটা বাচ্চা। এই বাচ্চাটাকে দিয়ে এই কাজ করাইতে গেছে, ফাঁস দিয়ে দেখাইতে গেছে, আর গলার ভিতরে ফাঁস লেগে ছেলেটা লটকায় বসে জিবা টিবা বের হয়ে যাচ্ছে, আর এরা মনে করতেছে নাইস নাইস, কি সুন্দর কি সুন্দর অভিনয়। যখন বুঝতে পারছে হায়রে শেষ, তখন উঠে গিয়ে খুলে টুলে দেখে কিছুই নাই, এদেরকে বিচারের আওতায় আনা হবে না, এই উস্কানি দেওয়ার কারণে এই ছেলে হত্যা বিচারের আওতায় আনে না, তাই না? বিশ্বাস করবে তোমরা বদ্ধ করি করো রসুলের ইজ্জত রক্ষার্থে, এটা উস্কানি দেওয়া হয় না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে, কেন গালি দিলে, ওই কথা বললে অপরাধ আর উস্কানি দেওয়া হয় না? বাহ, ভেরি চমৎকার, আল্লাহু আকবার করে। মানে এমন এক দেশে আছি, হীরক রাজার দেশ নামে গল্প এক গল্প করছিলাম, হীরক রাজার দেশ পড়ছেন না আপনারা অনেকে গল্পটা? গল্প যাবে না, আসলে ওরকম এক দেশে আছে। আমার হিতাকাঙ্ক্ষীরা মনে মনে দোয়া করতেছে আল্লাহ চুপ করে যাক, আল্লাহ আর জানো না কয়, কালকে তো ধীরে ধীরে বেরিয়ে দিবে, আল্লাহ আর জানো না কয়। আমার হিতাকাঙ্ক্ষী যারা তারাই দোয়া করতেছে ভিতরে ভিতরে, কিন্তু দোয়া তো উপরে কবুল হচ্ছে না, আমি কি করবো? আজব এক জিনিস, এক বিচারপতি এই অপরাধ গুলাই সাইবার ক্রাইম গুলো যারা করেছে, এই সংবাদটা এটা জাতীয় দৈনিকের সংবাদ, এই সংবাদটা তার কলিগদেরকে কি করেছে, কলিগদের কাছে পাঠিয়েছে, সে নাকি মহা অসদাচরণ করেছে, এই জন্য তার ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কি করা হয়েছে, গঠন করা হয়েছে, এবং গঠন করতে মানে ইতিহাসের মানে ইতিহাস সৃষ্টিকারী একটা আপনার দ্রুততার সাথে এই কাজ আঞ্জাম হয়েছে, মুহূর্তের ভিতরে পাশ হয়ে গেল, মুহূর্তের ভিতরে প্রেসিডেন্টের কাছে চলে গেল, সেখান থেকে মাশাআল্লাহ পাশ হয়ে আইন মন্ত্রী চলে এসে অ্যাটর্নি জেনারেলের কাছে চলে গেছে, বাহ গুড। অপরদিকে অপরদিকে আরেকজন বিচারপতি সংসদকে কটাক্ষ করলো, স্পিকারের ব্যাপারে অসভ্য গালাগাল করলো, সাংসদরা সবাই খেপে গেল, সব খেপে গেল, একে ইম্পিচ করা হোক, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হোক, এবং বিশাল সম্পত্তি গোপন করে শপথনামা কি করলো দাখিল করলো, মিথ্যা মিথ্যা তথ্য দিল, এই জাতীয় অপরাধে অভিযুক্ত, মানবমন্ডলীয় অভিযোগে অভিযুক্ত, ইত্যাদি সবকিছু আইন মন্ত্রণালয়ে জমা হয়ে গেল, সবকিছু হলো, কিন্তু শুধু উনি যেহেতু আমার দলীয় নাকি কিছু বলা যাবে না, উনি অসদাচরণ করেননি। আর আরেকজন যার কারণে পুরো সুপ্রিম জুডিশিয়ারি সেকশনের উপরে কালিমা লেপন হয়ে গেল, স্কাইপ সংলাপ করে আতাতের সবকিছু ফাঁস হয়ে গেল, সমস্ত বিচারপতি লজ্জায় মাথা নিচু করে দিচ্ছে, যার কারণে সে অসদাচরণ করেননি, তারও কোনো বিচারের দরকার নাই, তিনি কিন্তু বহাল তবিয়তে এখনো কোর্টে বসছেন। আপনি বললেন হুজুর উনি তো ওই ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ, ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছে, বিচারপতির পদ থেকে নয়, অলরেডি এখন উনি বেঞ্চ পরিচালনা করছেন, উনি অসদাচরণ করেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বিচারপতি কারা বলবে? সে সম্প্রদায় মনে রাখবেন একটা কথা চিন্তা করবেন, আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসতেন, যারা আজকে ওই পক্ষে যাচ্ছে এরা আবু জাহেল আর আবু লাহাবের দলে যুক্ত, ঠিক?